بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو الله رنامي إنا أنزلناه في ليلة القدر নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত।